واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মেহনতি ভাইরা আমার, যারা নিজেদের কাজকর্ম ছেড়ে বিশ্রামের সময় ইসলামের দুটো কথা শোনার জন্য এই দাওয়াত অফিসে এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলকেই ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তার উপর আমল করতে পারি এবং আগামীতে আরো আগ্রহ নিয়ে দিনের কথা, ইসলামের কথা শুনতে পারি। আল্লাহুম্মা আমিন। যেমন শুনলেন ঘোষণায়, আমরা অনেকেই এখনো পিতামাতা হতে পারিনি, বিবাহ শাদী হয়তো অনেকের হয়নি, আর অনেকেই পিতামাতা হয়েছি, তাদের সন্তান আছে, কিভাবে সন্তান মানুষ করব? আমরা কিভাবে মানুষ হয়েছি? নিশ্চয়ই কেউ ভালো, কেউ বা মন্দ, কেউ বা জীবনের ঘাত প্রতিঘাতে বিভিন্ন বাধা অতিক্রম করে, বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে ভালো হতে পেরেছি। বিশেষ করে এই দেশ, যে দেশের বেতন কম হোক কিন্তু চেষ্টা করলে ঈমানকে বাড়ানো যায়। এদেশে থেকে যদিও ধনী না হতে পারি, তবুও মনের ধনী, ঈমানের ধনী অবশ্যই হতে পারি যদি চেষ্টা থাকে, যদি আমরা চেষ্টা করি দিনী ভাইদের সহযোগিতায় আমরা সহি আকিদায় পৌঁছে আমরা দিনের ধনী, ইমানের ধনী হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আর আমরা মালয়েশিয়ায় যাইনি, আমরা আমেরিকা যাইনি, আমরা ইউরোপ যাইনি, আমরা সৌদি আরব এসেছি, দিনের দেশ, রাসুলের দেশ এবং ইমানের সহি আকিদার দেশ। মোট কথা হচ্ছে যে আমরা যখন বিবাহ শাদী করব, সন্তান আমাদের হবে, সেই সন্তানকে কিভাবে সহি আকিদার উপর প্রতিপালিত করব, কিভাবে তাদেরকে মানুষ করব, সেই সম্পর্কিত দু চারটি কথা আপনাদের কর্ণকুহরে রাখতে চাই। হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন, তারই মাধ্যমে আমরা সরল পথ পাব, সন্তানের তারবিয়াত, সন্তানের প্রতিপালন করার ক্ষেত্রে। আর আল্লাহ যাকে তৌফিক দেবেন তিনি পারবেন, বাকি আপনারা নিশ্চয়ই জানেন আমরা সবসময় বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ চেষ্টা করে কিন্তু সেই চেষ্টা সফল হওয়ার যে চাবিকাঠি তা কোথায় আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ যদি চান তাহলে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমাদের উপায় নেই, কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে বাঁচাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আর পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হলো মানুষ, এই মানুষ হবে ইন্ধন জাহান্নামে গিয়ে, এই মানুষই জ্বলবে। জাহান্নাম এখনো জ্বলছে, জাহান্নাম প্রস্তুত আছে না নেই? জাহান্নাম প্রস্তুত আছে, সূর্য যেমন জ্বলছে জানি না কি জ্বলছে। আল্লাহ তাআলা কিভাবে ইন্ধন জগিয়েছেন যে এই কোটি কোটি বছর ধরে সূর্য জ্বলছে, ঠিক জাহান্নামও জ্বলছে, রেডি আছে, তৈরি আছে, প্রস্তুত আছে। সেই জাহান্নামের ইন্ধন মানুষ হবে এক সময়, যখন মানুষের হিসাব নিকাশের পরে তাদেরকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে। ইন্ধন হবে মানুষ আর পাথর, এই পাথর জানি না তার রূপ কি, কি ধরনের পাথর আল্লাহই জানেন। সেই পাথর জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, তার দায়িত্ব, তার নিয়ন্ত্রণ ভার অর্পণ করা আছে এমন ফেরেশতার উপরে যারা কঠিন। কঠিন মানে তাদের দিলে রহম নেই, যদি আপনি রহম চান তাহলে তারা রহম করবেন না। কেন? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন তারা তার উল্লঙ্ঘন করতে পারবেন না, পারেন না। ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করেন। এমন ফেরেশতা যে ফেরেশতারা আজাব দিতে সব সময় প্রস্তুত আছে। সুতরাং তোমরা বাঁচো, নিজেদেরকে বাঁচো এবং সন্তান সন্ততিকে বাঁচাও, স্ত্রী পরিজনকে বাঁচাও, নিজেকে বাঁচিয়ে সকলকে বাঁচাও। এই যে নির্দেশ রয়েছে কোরআনের নির্দেশ, সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা নিজেদেরকে বাঁচাবো জাহান্নাম থেকে এবং আমাদের পরিবারদেরকে বাঁচাবো জাহান্নাম থেকে, সন্তানদেরকে বাঁচাবো জাহান্নাম থেকে, দায়িত্ব আমার ঘাড়ে আছে, আমাদের ঘাড়ে আছে। এ নয় যে চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচলেই বাপের নাম, না তা না। নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, নিজের সমাজকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। তার জন্য পরের পর বহু ধাপ আছে, ইসলামের বহু কর্তব্য আছে যা পালন করতে হবে। ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আমরা জানি ছোট ছোট বাচ্চারা যারা আজ সন্তান শিশু, কিন্তু কাল হবে তারাও সন্তানের বাবা। তাদেরকে প্রস্তুত করার জন্য আজকে ভবিষ্যতের নাগরিকেরা, ভবিষ্যতের সমাজেরা, এদেরকে যদি আমরা ঠিক মতো গড়তে পারি তাহলে সেই সমাজ হবে সুস্থ সমাজ, সেই দেশ হবে সুন্দর দেশ, সেই পরিবেশ হবে সুন্দর পরিবেশ। সন্তান সন্ততি আমাদের ঘাড়ে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যেন এই আমানত আমরা তাদের যাদের আমানত তাদের কাছে পৌঁছে দিই সঠিকভাবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন, হে ঈমানদাররা তোমরা আল্লাহর খেয়ানত করো না, আমানতের খেয়ানত করো না, রাসূলের খেয়ানত করো না, আর তোমাদের কাছে অর্পিত আমানতের খেয়ানত করো না জেনে শুনে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জেনে রাখো, সাবধান, সতর্ক হও, তোমাদের প্রত্যেককেই হচ্ছে রক্ষক, দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই কাল কেয়ামতে নিজেদের দায়িত্বশীলতা সম্পর্কে প্রশ্ন করা হবে, ঠিক মতো পালন করেছ নাকি নষ্ট করেছ, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। এমন কি রাজুল রাঈন ফি আহলি বাইতিহি, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তার বাড়ির দায়িত্বশীল, মুরব্বী, ওয়া হুয়া মাসউলুন আনহুম, আর এই বাড়ির দায়িত্ব ব্যাপারে, বাড়ির লোকজনের দায়িত্বশীলতার ব্যাপারে কেয়ামতে তাকে প্রশ্ন করা হবে, তুমি কিভাবে এই আমানতের আমানতকে রক্ষা করেছ, আমানত পালন করেছ। আপনারা জানেন যে এই শিশু আমাদের যে সন্তান তার গুরুত্ব কি, এর গুরুত্ব বহু গুরুত্ব আছে। সন্তান আপনার ভবিষ্যৎ, আপনি বুড়ো হয়ে গেলে পরে সেই হবে আপনার লাঠি, সেই হবে অন্ধের যষ্টি, তারই ওপরে আপনাকে, তার ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার ভরণ পোষণের। সুতরাং সবাই চায়, এই জন্যে সাধারণত মেয়ে চায় না, সবাই ছেলে চায়, কারণ ছেলের উপরে দায়িত্ব থাকবে বাপ মায়ের। সুতরাং সন্তানের বিভিন্ন গুরুত্ব আছে। যদি বলেন পরকালে চলে যাওয়ার পর কি গুরুত্ব আছে, তাহলে একটা হাদিস শুনুন, সবাই জানেন, সে হাদিস শুনেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। কবরে কি আমল আছে নাকি? না। কিন্তু একটা কথা শুনে রাখেন, নবীরা কবরে নামাজ পড়েন, নবীদের আমল কবরে নামাজ পড়ায়, সহিহ হাদিসে আছে। সাধারণ মানুষের আমল কি? বন্ধ, আমল নেই, কিন্তু আমলের সওয়াব পৌঁছতে থাকে, আমলের সওয়াব জারি থাকে। আর সে আমলের যে সমস্ত আমলের সওয়াব জারি থাকে, যে সমস্ত আমল দ্বারা আপনি নিজে উপকৃত হবেন কেয়ামতে, কি বলে আপনার কবরে, সেটা হচ্ছে কি? তার মধ্যে একটা হচ্ছে কি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান, যে নেক সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে থাকে। এমন সন্তান তৈরি করে যান যে সন্তান আপনার মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য বদদোয়া করবে না, আপনাকে গালি দেবে না। বহু সন্তান গালি দেয় না, দেয় না, আরে বাবা চলে গেছে, কি করে গেছে আমাদের জন্য, কি করে গেছে, কি করেছে আমাকে, কি কি শিক্ষা দিয়েছে, এই গালি যেন আপনাকে শুনতে না হয় কবর থেকে। বরং এমন সন্তান তৈরি করুন যে সন্তান আপনার জন্য দোয়া করবে, রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, এমন সন্তান তৈরি করুন। সুতরাং এমন সন্তান তৈরি আমাদেরকে করতে হবে। এক লোক মধ্য জগতে সুন্দর জায়গায় থাকবে, হঠাৎ করে ফেরেশতারা বলবেন যে আপনার জায়গার কি হয়েছে, উন্নত ঘটেছে, উন্নতি ঘটেছে, জায়গা উন্নত হয়েছে। তখন সেই লোক বলবে, এটা আমার কি করে হলো, যে জায়গায় ছিলাম তার থেকে উন্নত মানের দরজায় আমি কিভাবে এলাম? ফেরেশতা বলবেন যে তোমার ছেলে তোমার জন্য ইস্তেগফার করেছে। আল্লাহু আকবার, তোমার ছেলে তোমার জন্য ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনার দোয়া করেছে, রব্বির হাম হুমা কামা রব্বানি সাগীরা, আল্লাহুম্মা ফিরলি ওয়ালিদি, এই যে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তার জন্য তোমার কি হয়েছে, এই যে মর্যাদায় উন্নতি ঘটেছে। সুতরাং সুসন্তান আমাদের তৈরি করতে হবে, কুসন্তান থেকে দূরে থাকতে হবে। এর গুরুত্ব আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবার চলুন, কিভাবে, রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন আর আমরাও দূরে যাব, সংক্ষেপে আমি বলি যে কিভাবে নেক সন্তান আমরা তৈরি করতে পারি, সুন্দরভাবে তারবিয়ত দিয়ে আমরা সন্তানকে সুসন্তান তৈরি করতে পারি, সংক্ষেপে বলে যাচ্ছি। নম্বর এক, যখন আপনি সন্তান ভালো চান তখন সন্তানের মা ভালো চাইতে হবে। তার মানে সন্তানের মা যখন এখতিয়ার করবেন তখন আপনাকে মা ভালো মানে স্ত্রী ভালো নির্বাচন করতে হবে। কে বলবে, স্ত্রী, যারা এখনো বিয়ে করেননি, বউ দেখতে যাবেন যখন তখন আগে জিজ্ঞেস করবেন কি কোন বউ এখতিয়ার করবেন। সাধারণত চারটে গুণ দেখে মহিলাকে বিবাহ করা হয়, কি কি? তার রূপ সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার মাল ধন দেখে, আর তার দিনদারি দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজফার বিজাতির দিন তারি বাচ্চিয়া ডাক, কোনটাকে গ্রহণ করতে হবে? দিনদারকে গ্রহণ করতে হবে, তুমি সুখী হবে। এবার আপনি বউ দেখতে গেলেন, আগে জিজ্ঞেস করবেন যে দিনদার কিনা, নাকি আগে জিজ্ঞেস করবেন সুন্দরী কিনা? আগে জিজ্ঞেস করবেন যে মেয়েটা সুন্দরী কিনা, না জিজ্ঞেস করবেন মেয়েটা দিনদার কিনা? আগে দিন জিজ্ঞেস করবেন না আগে সৌন্দর্য জিজ্ঞেস করবেন, রূপ জিজ্ঞেস করবেন? যদি বলেন আমি আগে দিনদার জিজ্ঞেস করব, হ্যাঁ দিনদার, পরেশগার, পর্দানসীন, তার হাত দেখা যায় না, তার চোখ দেখা যায় না, পায়ের নখ দেখা যায় না, তাহাজ্জুদ গোজার, দিনদার আপনি পেয়েছেন। তারপর জিজ্ঞেস করলেন দেখতে কেমন, বলে ওই দেখতে ময়লা, ঠোঁটটা একটু কাটা আছে, চোখটা একটু টেড়া আছে, বিয়ে করবেন না করবেন না? এবার কি হয়, যদি আপনি ছেড়ে চলে আসেন তাহলে আপনি হাদিসের বিরোধিতা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনদারকে প্রাধান্য দাও, তুমি আপনি দিনদারকে প্রাধান্য না দিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে এলেন, কেমন হলো, ঠগা হলো না হলো না? তাহলে আগে জিজ্ঞেস করতে হবে সুন্দরী কিনা, সুন্দরী কিনা আগে জিজ্ঞেস করেন, যদি বলেন সুন্দরী তখন আপনি জিজ্ঞেস করেন দিনদার কিনা। যদি বলে দিনদার বটে তো আলহামদুলিল্লাহ, সোনাই সোহাগা, যদি বলে দিনদার নয় দরকার নেই, দিনদার নয় আপনি ছেড়ে চলে এলেন, সমস্যা নেই, হাদিসের বিরোধিতা হচ্ছে না। আপনাকে মা পছন্দ করতে হবে, আপনার সন্তানের জন্য ভালো মা পছন্দ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাখায়্যারু লিনুতাফিকুম ফানকিহুল আকফা ওয়ানকিহু ইলাইহিম, মানে যোগ্য তোমাদের সন্তানের জন্য, তোমাদের ভবিষ্যতের পরিবারের জন্য তোমরা কি বলে যোগ্য মহিলা অনুসন্ধান করো আর যোগ্য জামাই অনুসন্ধান করো। আর এটা আমরা জানি লা তুজবা মিনাশ শাওকিল আইনাব, নিম গাছ থেকে কোনোদিন আঙ্গুর ফল ফলবে না। আপনি যদি চয়েস ঠিক মতো না করে নিয়ে আসেন, দিনদার যদি মেয়ে বাড়িতে না নিয়ে আসেন, তার থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার থেকে আপনি নিম গাছ থেকে আঙ্গুর ফল যদি আশা করেন সেটা নিশ্চয়ই বোকামি হবে, অবশ্যই বুঝতেই পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা আতা কুমান তারদাউনা দীনহু খুলুকাহু ফাজাওয়াজু, যখন দেখবে দিনদার চরিত্রবান তখন তার সঙ্গে মেয়ের বিয়ে দাও, কিংবা সেই মেয়েকে তুমি নিজের ঘরের বউ করে নিয়ে এসো। যদি এরকম না করো দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি হবে। সুতরাং মা তৈরি করতে হবে, মা চয়েস করতে হবে, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়, আমরা প্রথম বাচ্চা হওয়ার পরে কোন স্কুলে দেবো, কত রকমের পরামর্শ, কোন স্কুলে দেবো, মিশনে দেবো, ইংলিশ মিডিয়ামে দেবো না মাদ্রাসায় দেবো, বহু রকমের চেষ্টা চলে। কিন্তু জানতে হবে যে স্কুলে দেওয়ার আগে আমাদের প্রথম স্কুল কোনটা, মায়ের কোল। এবার মা যদি বোকা হয়, মা যদি শিক্ষিতা না হয়, মা যদি লেখাপড়া না জানে, মায়ের যদি আখলাক চরিত্র না ঠিক থাকে, মায়ের যদি দিনদারি না থাকে, তাহলে সেই প্রথম স্কুল থেকেই ছেলে হোঁচট খেতে থাকবে। এবং বুঝতেই পাচ্ছেন মা ঠিক না হলে আর সন্তান ঠিক হওয়ার আশা করা নিশ্চয়ই যাবে না। আপনি দেখবেন মা বাপে অনেক সময় খেয়াল হয় ছেলে কথা বলে, মা বড় হয়ে তুমি কি হবে, এমনিতে স্বামী স্ত্রী হয়ই দুজনের মধ্যে সংঘাত বাঁধে, ছেলেকে আমি আলেম করবো, মা বলে ডাক্তার করব, এরকম হয় না, হয় না এরকম পরামর্শ হয়, কেউ বলে আরাম করব, কেউ বলে ছেলেকে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো ইত্যাদি। কিন্তু যদি ছেলেকে আগে মুসলিম বানানো যায়, মুসলিম বানানোর পর যদি ছেলেকে ডাক্তার বানান, উকিল বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানাবেন বানান, সেই ছেলে আপনার কি হবে, মুসলিম ইঞ্জিনিয়ার, মুসলিম ডাক্তার, মুসলিম উকিল, মুসলিম যদি রাজনীতিবিদ হয়, তাহলে তার পশ্চাতে আপনি বহু কিছু আশা করতে পারেন। আর যদি মুসলিম হওয়ার আগে যদি কিছু সবকিছু বানান, তাহলে নিশ্চয়ই সে ডাক্তার কি হবে, ডাক্তার না হয়ে প্লাম্বার হবে, মানুষের জন্য জালেম হবে, আর সে ইঞ্জিনিয়ার সঠিক ইঞ্জিনিয়ার হবে না ইত্যাদি ইত্যাদি। দেখেন বাড়ির যখন সন্তান তৈরি, সন্তান যখন আসে, ফেসবুকে একটা কবিতা দেখলাম খুব সুন্দর, তখন বাড়ির লোকেদের মধ্যে কি প্ল্যান হয়, বলছে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছা ডাক্তারি, দাদুর ইচ্ছে উকিল হব, নানুর ইচ্ছে মাস্টারি। কে কে কি বলছে, বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছে উকিল হব, নানুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলি কেমন যেন ভেবেই আমি থ, কেউই আমি বলল না তো খোকা মানুষ হ। ছেলেটাকে যে মানুষ হতে হবে, আর পরিপূর্ণ ভালো মানুষ হতে হলে কি হতে হবে, মুসলিম হতে হবে। মুসলিম যদি না হয়, আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়, তাহলে সে ভালো মানুষ কোনোদিনই হতে পারবে না। সুতরাং বলাই বাহুল্য যে ছেলেকে মানুষ করতে হলে কি করতে হবে, প্রথমে মুসলিম তৈরি করতে হবে। এই ব্যাপারে বহু সালাফদের কথা আছে। উম্মে সুফিয়ান তিনি বলতেন, ছেলে বেটা তুমি ইলম তলব করো, আমি চরকায় সুতো কেটে তোমার, আল্লাহ আকবার, মা নিজে মেহনত করে পয়সা উপার্জন করে ছেলেকে মাদ্রাসায় পড়তে দিচ্ছে, মাদ্রাসায় পড়ো, আমি প্রস্তুত আছি। আর তার জন্য বাপ যদি না থাকে, বাপের দায়িত্ব আছে ভরণ পোষণে, তাকে শিক্ষা দেওয়ার বাপের দায়িত্ব, কিন্তু বাপ যদি না থাকে মায়েরও দায়িত্ব আছে ছেলেকে পড়াশোনা করানো, দিন শেখানো ইত্যাদি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি অভিযোগ নিয়ে এলো যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে না ফরমান। তখন ছেলেকে ডাকা হলো, ছেলেকে ডাকো, তুমি কেন তোমার বাপের কথা শোনো না? তো বললেন আমিরুল মোমেনিন ছেলের প্রতি তার বাপের কর্তব্য কি বলুন, বলছে ছেলের প্রতি বাপের কর্তব্য হল যে সে তার জন্য সুন্দর ভালো চরিত্রবতী দিনদার মা নির্বাচন করবে, আর সুন্দর নাম রাখবে, আর আল্লাহর কিতাব শিক্ষা দেবে। তখন ছেলে বলল, আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করেন, আমার মা হচ্ছে একজন নিগ্রো, আপনি কি কালিয়া মেয়ে, আর আমার নাম রেখেছে জোয়াল, জোয়াল মানে জানেন আমার নাম রেখেছে জোয়াল, গুবুরে পোকা। আমরা অনেকে অনেক সময় এভাবে খারাপ নামে ছেলেদের নামকরণ করি, চন্টু বন্টু চাল্টু বল্টু কত রকমের নাম, খারাপ খারাপ নাম রাখি, এভাবে খারাপ নাম রেখেছে, আর আমাকে কিতাবে আল্লাহর কিতাবের একটা হরফ শিক্ষা দেয়নি। তার মানে বুঝতে পারছেন যে আপনি বলুন এবার যে আমি ওনার কথা কেন মানব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাদ আকাতাহু ক্বাবলা আন ইয়াউকাক, তোমার নাফরমানি করার আগে তুমি আগে তোমার ছেলের নাফরমানি করেছো। তার মানে তুমি এখন অভিযোগ করছো ছেলে কেন তোমার কথা শোনে না, তা ছেলে কথা শোনাবার মতো তৈরি করেছো তুমি, তুমি তৈরি করো না ছেলেকে কথা শোনাবার মতো। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদের সন্তানকে এমন ভাবে তরবিয়ত দিই, এমন ভাবে শিক্ষা দিই যেন ছেলে আমাদের কথা শোনে। ছেলে ভালো হবে তার জন্য মিলনের সময়ে যে দোয়া আছে দোয়া পাঠ করতে হবে, বলা হয়েছে তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। আমরা ছেলে চাই না মেয়ে চাই, বলতে পারবেন কেউ মেয়ে চাই না ছেলে চাই? যখন আল্লাহর কাছে দোয়া করেন প্রথম প্রথম আর কি, কেউ কি বলে আল্লাহ আমাকে একটা মেয়ে দাও? মেয়ে একমাত্র চায় যার তিনটে চারটে ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হলে ভালো, আল্লাহ একটা মেয়ে দাও। কিন্তু প্রথম প্রথম ছেলে চান না মেয়ে চান? আমার তো মনে হয় না কেউ মেয়ে চায় বলে না, তখন ছেলে চাই। বেশ ঠিক আছে, ছেলে চাই শুধু ছেলে চাইলেই হবে নাকি ভালো ছেলে চাইতে হবে? ভালো ছেলে চাইতে হবে। কোরআনে যত দোয়া আছে নবীদের দোয়া, সন্তান চাওয়া দোয়া দেখবেন সেখানে আছে, রব্বে হাবলি মিনাস সালেহীন, রব্বে হাবলি মিনাস সালেহীন, আমাকে সন্তান দাও তাই না, বরং সালেহ সন্তান দাও, নেক সন্তান দাও, নেক সন্তান দাও, জুররিয়াতান তাইয়িবা, দেখেন ভালো সন্তান। যখনই বলে আল্লাহ আমাকে ছেলে দাও ছেলে দাও ছেলে দাও, আল্লাহ ছেলে দেবেন, কিন্তু নেক ছেলে যদি না দেন তাহলে আপনার কোনো উপকার হবে না। ছেলে পাবেন কিন্তু সেই ছেলে আপনার কোনো উপকারে আসবে না। মোট কথা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আহা কুররাতা আয়ুন, ছেলেকে দেখে জান জুড়িয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। ছেলে আজান হলেই ছুটছে মসজিদে ছুটছে, আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে, আজান হচ্ছে আব্বু আজান হয়ে গেছে উঠুন, এরকম ছেলে যদি হয়, এই ছেলে দেখে ছেলের কথা শুনে আপনার জান জুড়িয়ে যাবে। এই দোয়া পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপর আপনি আরো দোয়া করবেন যে দোয়া লম্বা আয়াতে আছে, রব্বি আউজিনা নাশকুরা নিমাতাকা আল্লাতী, যেখানে বলা হয়েছে আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আর আমার পরিবারে তুমি সংশোধন আনয়ন করো হে আল্লাহ। এই দোয়া পড়লে তার মাধ্যমে আপনার সন্তান সুন্দর হতে পারে। তারপর পেটে বাচ্চা যখন আসবে, মায়ের গর্ভে যখন ভ্রূণ আসবে, তখন আমাদের দেশে নানা রকম আচার আছে, প্রথম মাসে কি করতে হয় দ্বিতীয় ফেসবুক তো দেখছে, প্রথম মাসে এই সুরা পড়তে হয়, দ্বিতীয় মাসে এই সুরা পড়তে হয়, তৃতীয় মাসে, এসব আছে নাকি শরীয়তে? এসব শরীয়তে নেই। প্রথম মাসে এই সুরা, দ্বিতীয় মাসে এই সুরা, তারপর আরো তো লোকাচার আছে, যেমন সাত মাসে দিয়ে পা সাত ভাজা খাইয়ে যা, এই তারপর শাক ভাজা, সাত মাসে পড়লে সাত ভাজা, কলাই ভাজা গম ভাজা চাল ভাজা, তখন তার কি করা হয়, অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠান করে তাকে ক্ষীর খাওয়ানো মতো খাওয়ানো হয়, তাকে শাড়ি দেওয়া হয়, তাকে কাপড় দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি সব লোকাচার আছে। কিন্তু শরীয়ত বিরোধী যেগুলো বিদাত আমরা সেগুলো করতে পারি না। বিশেষ করে বলছি যে এক এক মাসে, প্রথম মাসের গর্ভবতী দ্বিতীয় মাসের গর্ভবতী কি করবে এমন পালনীয় কিছু নেই, সে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আর সহজভাবে আমার প্রসব যেন, প্রসব করতে আমার সন্তান জন্ম দিতে আমার কষ্ট না হয়। সন্তান যখন জন্ম হবে, জন্মের পরে তার আজান দিতে হবে, তাই না? সন্তান জন্মের সময় আজান দিতে হবে। সৌদি আরবে হাসপাতালে হাসপাতালে এটা প্রচলিত আছে। তবে দুঃখের বিষয় যে হাদিসটা সহি না, আজান একামত দেওয়ার হাদিস, এক কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত, এ হাদিস জাল হাদিস। আর শুধু আজান দেওয়ার হাদিসও প্রথম প্রথম আমরা জানতাম যে হাসান হাদিস, আমল করা যায় এবং সৌদি আরবে আমল হয়, কিন্তু শেষ তাহকিক আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির শেষ তাহকিক অনুযায়ী এই হাদিসটাও সহি নয়। অতএব জন্মের সাথে সাথে আজান দেওয়ার ব্যাপার না রাখলেই ভালো, আজান দেওয়ার কোনো কিছু নেই, একামত দেওয়াতে নেই, আজান দেওয়াও নেই। সন্তান যে জন্ম হলো তার জন্য আপনাকে খুশি হতে হবে, চাহে ছেলে হোক চাহে মেয়ে হোক। আর মেয়ে হলে যদি কালো মুখ কালো হয়ে যায় তাহলে জানবেন যে আপনার মাঝে জাহেলিয়াত আছে। জাহেলিয়াত মানে ইসলামের আগে যে জাহেলি যুগ ছিল সেই যুগ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলি যুগের লোকদের অভ্যাস ছিল সন্তান মেয়ে হলে শুনলেই তারা কি হতো, তাদের চেহারা কালো হয়ে যেত, তারা যেন রাগান্বিত হতো এবং নিজেদের মধ্যে লুকিয়ে বেড়াতো, লোকে যাতে না বলে ওর মেয়ে হয়েছে। বুঝতে পারছেন কত বিশ্রী অবস্থা ছিল। অথচ ইসলামে আমাদের মেয়েদের কি করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। দেনেওয়ালা কে? আল্লাহ। এবার আপনার স্ত্রীর যদি মেয়ে হয় তো আপনি আমার আপনার স্ত্রীর উপর রাগ করবেন না করবেন না? আপনার যদি মেয়ে হয় তো এতে স্ত্রীর দোষ না আপনার দোষ? কার দোষ? কারো দোষ না, তাই না? আপনারও দোষ না। আর যদি দোষটা হয় তো আপনার দোষ হওয়া দরকার। কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা তিনি হচ্ছেন দাতা, তিনি দেনেওয়ালা। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলার ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি সৃষ্টি করেন, যাকে ইচ্ছা সন্তান, ব্যাচ্ছে বেটা ছেলে আর বেটা ছেলে, আর যাকে ইচ্ছা শুধু মেয়ে আর মেয়ে, আর যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে দুই দান করেন। এখানে আল্লাহর ইচ্ছা, তোমার কিছুই নাই। সুতরাং তুমি তোমার স্ত্রীর উপর, বহু বোকা মানুষ আছে স্ত্রীর উপর হেই খালি মেয়ে হচ্ছে, খালি মেয়ে হচ্ছে, অনেকে আবার তালাকও দেয়। আল্লাহুল মুস্তাআন। অথচ এই দোষ কার? যদি বলেন দোষ, দোষ তো আল্লাহর হয় না, আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে কিছুই করার নেই। সুতরাং সেক্ষেত্রে আপনি অসন্তুষ্ট হবেন তা না, বরং মেয়ের যে সম্মান দেওয়া হয়েছে আল্লাহ কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইসলামে মেয়েদের যে সম্মান দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি কোন মানুষ মেয়ে প্রতিপালন করে সঠিক জায়গায়, তার বিবাহ দান করে, তাহলে তারা জাহান্নামের পর্দা হয়ে যাবে। মেয়ে কি হয়ে যাবে? জাহান্নামের পর্দা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, এই সময় এক ভিখারিনী দুই মেয়েকে নিয়ে ভিক্ষা করতে এসেছে, ঘরে কিছুই নেই, তিনটে খেজুর, তিনটে খেজুর তিনজনকে দেওয়া হলো, এক মেয়ে দুই মেয়ে, দুই মেয়ে খেজুর খেয়ে নিয়ে মাটি যেমনি খেজুরটি খেতে যাবে, তখন ও মেয়ে বলছে আমাকে দাও, ও মেয়ে বলছে আমাকে দাও। তখন মা করলো কি, নিজে না খেয়ে খেজুরটাকে দুই টুকরো করে দুই মেয়েকে দিল, দুই মেয়ে খেলো, নিজে কিছুই খেলো না। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বললেন যে যারা এই মেয়ে কন্যা সন্তান নিয়ে কন্যা সন্তানের ব্যাপারে মানে তাদেরকে পরীক্ষা করা হবে, তারপর তাদের ঠিকমতো মানুষ করবে, এমনকি ঠিক জায়গাতে তাদের বিয়ে দেবে ইত্যাদি, ঠিকভাবে তারবিয়াত করবে, তারা তাদের জন্য কি হয়ে যাবে, জাহান্নামের পর্দা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাআতাইন। যে ব্যক্তি কন্যা সন্তান মানুষ করবে সাবালিকা হওয়া পর্যন্ত সে আর আমি কেয়ামতে এইভাবে আসব। তার মানে তার অবস্থান কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অবস্থান হবে। সুতরাং যদি মেয়ে হয় তো মেয়েকে ঘৃণা করবেন না। ফাইন কারাহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খাইরান কাসীরা। এমনও হতে পারে যাকে আমরা ঘৃণা করছি তার মধ্যে কি আছে, কল্যাণ আছে, আর যাকে যা পছন্দ করছি তা হয়তো ভালো না হতে পারে। বেটা ছেলে পছন্দ করছি, বেটা না হয়ে লেঠা হতে পারে না? পারে না, বেটা বেটা করে গেল প্রাণ, তারপর সেই বেটা হয়ে গেল কি বলে জানের কাল হয়ে গেল, সেই বেটার হাতে তুমি মার খেতে পারো। সুতরাং বেটা যে সবসময় ভালো তাও না, যা মেয়েকে তুমি খারাপ ভাবছো সেটা না, বেটা না হয়ে ব্যথাও হতে পারে। আর এই জন্য সন্তান হত্যা করা যাবে না। বোন কন্যা বোন দেখলে হত্যা করা হয়, সন্তান বেশি হলে সন্তান বন্ধ করা হয়, এসব করা যাবে না, ইসলামে এসবের বৈধতা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, বিশেষ করে তোমার সাথে খাবে, তোমার খরচ হয়ে যাবে, তোমার রুজি খাবে, অতএব দাও বন্ধ করে দাও, এ চলবে না। বেশ, এবারে ছ নম্বর পয়েন্ট হলো যে ছেলেদের জন্য দোয়া করতে হবে আর তাদের জন্য বদদোয়া করা যাবে না। দোয়া আল মা বাপের দোয়া ছেলের হককে সন্তানের হককে লেগে যায়, তাই না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, লেগে যায়। সুতরাং তাদের উপরে বদদোয়া করো না, সবসময় দোয়া করো। যদি ছেলে কোনো দোষ করে তো তাকে কি বলো? আল্লাহ ইহাদিক। শুনেছেন এখানে? এরা গালি দেয় দোয়া করে, আল্লাহ ইহাদিক। আর আমাদের দেশে শুনবেন কত রকমের তালবা স দিয়ে ম দিয়ে কত রকমের গালি শুনবেন, কত রকমের লানত স্যার, যা খালে যা ডালে যা, কি বলে বাজ পড়ুক্তর উপরে, তো এই হ তো সেই, কত রকমের গালি আছে। এগুলো কি বদদোয়া? এই বদদোয়া যদি বাই চান্স লেগে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা হতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক এর কাছে এক ব্যক্তি তার ছেলের ব্যাপারে অভিযোগ করলে, কালা দাওতা আলাইহি, তুমি কি তার বিরুদ্ধে বদদোয়া করো, তার জন্য বদদোয়া করো? কালা নাম, কালা আনতা আফসাদতা, তুমি তাকে নষ্ট করে দিয়েছো বদদোয়া করে করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদামিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম লা তুওয়াফিকু মিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাআতা নাইলিন ফিহা আতা ফায়াস্তাজীব লাকুম। খবরদার, নিজেদের উপরে বদদোয়া করো না, তোমরা তোমাদের সন্তানদের উপর বদদোয়া করো না, তোমরা দাস দাসীদের উপর বদদোয়া করো না, তোমাদের মাল ধনের উপরে বদদোয়া করো না। কারণ এমনও হতে পারে যে সময় আল্লাহ দোয়া কবুল করেন সেই সময়ে তুমি দোয়াটা করে ফেললে বদদোয়া, তার ফলে তোমার কবুল হয়ে গেল, শেষকালে নিজেদেরই ধ্বংস, নিজের পায়ে নিজে কুল মারবে। সুতরাং সন্তানের ব্যাপারে সাবধান থাকবেন, কোনো ভুল করলে বদদোয়া করবেন না, কোনো ভুল করলে গাধা ইয়া হিমার ইয়া কত রকম বলা হয় গালি, বাংলাতে তো বলা হয়, আমি আরবিতে বলে বললাম যে অনেকে গাধা, অনেকে শুয়োর, অনেকে চামার, অনেকে বহু রকম বলে। খবরদার, এই শয়তান, এই শয়তান, ক্ষমতার গালি দেবেন না। যখন দেখবেন ছেলে ছেলেকে পড়াচ্ছেন, পড়াতে পড়াতে ছেলে পড়া বুঝতে পারছে না, তাই গাধা, তোর দ্বারা কিছু হবে না, তুই গাধা, তোর দ্বারা কিছু হবে না, তুই গাধা, ও বলতে বলতে বলতে বলতে শেষকালে দেখবেন সে গাধাই হয়ে গেছে। এগুলো হচ্ছে মানসিক ব্যাপার। সন্তানকে সবসময় উদ্ভূত, আরে কি সুন্দর, তুমি পারছো, আরো ভালো পারবে, সবসময় উৎসাহিত করতে হবে। আর তাকে, তার মনটাকে ছোট করা যাবে না, তাকে গাধা কুকুর বলে তাকে ছোট করা যাবে না। উৎসাহ দিলে, মনের জোর দিলে আপনি দেখবেন, যদি কোনো কেউ চান যে আমি আমার ছেলেকে হাফেজ বানাবো, যদি তার মনের জোর থাকে তার ছেলে হাফেজ হবে। আর যদি আপনি বলেন হ্যাঁ করে তো করুক, পারে তো করবে, মানে আপনার যে মনের জোর নেই, ও পারবে, ও তো সেরকম বুদ্ধি নেই, তার ছেলে হবে না। তাকে মনের জোর দিতে হবে, নিজের মনের আগে জোর থাকতে হবে, ছেলেকে উৎসাহিত করতে হবে, তবে সে হবে। চলেন সাত নম্বর, ছেলেকে দুধ পান করাবেন দু বছর। তার মানে কি, দু বছর কম দুধ খাওয়ানো হলে কি গুনাহ হবে? কত বছর দুধ পান করাতে হবে? দু বছর। দু বছরের কম যদি কেউ দুধ পান করায়, মনে করুন এক বছর দুধ খাওয়ানো বন্ধ করে দিল, গুনাহ হবে না? যদি দু বছরের বেশি কেউ খাইয়ে দিল, এক মাস দু মাস দুধ ছাড়াতে দেরি হয়ে গেল, দুধ ছাড়তে চায় না, যদি খাওয়ায় তো কি গুনাহ হবে? না। তাহলে কোরআনে বলা হলো কেন হাওলাইনে কামেলাইন? ওটা ফায়সালার জন্য, যখন তালাক হয়ে যাবে স্ত্রীর, স্ত্রী যদি বলে আমি তোমার ছেলের দুধ খাওয়াবো না, তুমি দেখে লাও গা, চলবে না। কতদিন খাওয়াতে হবে? দু বছর, তখন খাওয়াতেই হবে। বেশ, আট নম্বর হলো ভালো নাম রাখবেন, খারাপ নাম রাখবেন না। কোরআনে আছে বিধায় রেখে দিলেন খিনজির, খিনজির নাম রাখলে চলবে কি? কোন কোন ভাইয়ের নাম আছে মাহিন, মাহিন কোরআনে আছে, মাহিন আলাম নখলুক কুম মিম্মাইন, মাহিন সুন্দর লাগছে মাহিন শুনতে, কিন্তু মাহিনের মানে কি? মাহিনের মানে তো জানতে হবে। একজন বলছে আমরা আল্লাজিন মানে কি হুজুর? আল্লাজিন কোরআনে বহু জায়গাতে আছে নাম রাখবো, আল্লাজিন আছেন, আল্লাজিনা আমানু আল্লাজিনা কাফারু, তো বলছে আল্লাজিন নাম রাখবো। কোরআনে থাকলে যে সবটাই নাম রাখা যাবে তা না, সুন্দর নাম দেখে আপনার ছেলের বা মেয়ের নাম রাখতে হবে। নম্বর নয়, আকিকা দিতে হবে। ছেলে হলে দুটো ছাগল বা ভেড়া, মেয়ে হলে একটা ছাগল বা ভেড়া। গরু দেওয়া যাবে না? হ্যাঁ, আকিকাতে গরু দেওয়া যাবে না? গরু দেওয়া যাবে, কিছু কিছু জন্য দেবেন গরু, ছাগল যেখানে ছাগল দিলেই হয় অল্প টাকাতে হবে, তো গরু দেবেন কেন? নিশ্চয়ই বড় বড় পিস খাওয়ার মন আছে, তাই না? বড় বড় পিস খাওয়ার মন আছে, খাওয়ানোর মন আছে, আকিকার তাহলে নিয়তটা এখান থেকে চলে গেল অন্যদিকে, খবরদার বাড়াবাড়ি করবেন না, বাড়াবে দুটো ছাগল দিতে বল, দুটো ছাগল। হুজুর অনেক কে বলেছে তোমাকে গ্রামের লোক সবাইকে খাওয়াইতে হবে? যতটা হয় ততটা খাওয়াবে, গরিব মিসকিনদের হক আছে, তবে যতটা দেবে ততটা দেবে, তোমাকে যদি গরু জবাই করে তো খাওয়াইতে হবে না, এখানে গরু জবার কথা বলাই হয়নি। সুতরাং সুন্নত পালন করুন, সপ্তম দিনে আকিকা দেন, সপ্তম দিনে আকিকা দেন। যদি সপ্তম দিনে বাই চান্স না হয় তাহলে পরে যে কোনো সময় আপনি দিতে পারেন। আপনার আকিকা যদি জানেন, হাসান বাসরি বলছেন তোমার আকিকা যদি না দেওয়া হয়ে থাকে, বাম্মা বলে তোমার আকিকা দেওয়া হয়নি, গরিব মানুষ দিতে পারেনি, তুমি নিজের আকিকা নিজে দাও, নিজের আকিকা নিজে দাও। সিলসিলা সহিহাতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর নিজের আকিকা দিয়েছেন, অতএব দেওয়া আসলে এটা কোরবানির দিনের মতো নয়, পার হয়ে গেছে আর দেওয়া যাবে না, বুঝতে পারছেন? বরং সপ্তম দিনের আগেও যদি প্রয়োজন পড়ে আপনি আকিকা দিতে পারেন। বাংলাদেশে আপনার ফ্লাইট আছে, যে সন্তান হয়েছে, সন্তান হওয়ার মনে করুন দুদিন আগে, এ সাত দিন হওয়ার দুদিন আগে, পঞ্চম দিনে আপনার ফ্লাইট আছে, আপনি চতুর্থ দিনে আকিকা জবাই করে চলে আসুন, সমস্যা নেই আপনি। তবে সুন্নত হলো কোন দিনে? সপ্তম দিনে, সপ্তম দিনে আকিকা দিয়ে আপনি চলে আসুন। মেয়ে হলে একটা ছাগল, দুটো দেওয়ার চেষ্টা করবেন না, গরু দেওয়ার চেষ্টা করবেন না, সুন্নত পালন করুন। দশ নম্বর হচ্ছে মুসলমানই দেন, খতনা করুন না সাহাবালক হওয়ার আগে, সাহাবালক হওয়ার আগে আগে তার খতনা করুন। এগারো নম্বর পয়েন্ট হলো তার যখনই একটু জ্ঞান হতে মানে লাগবে, যখনই দেখবেন যে হ্যাঁ দুটা জ্ঞানের কথা বলছে, তাকে প্রথম শিক্ষা যেটা দেবেন সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ প্রথমত তাকে শিক্ষা দেবেন, সবসময় শুরু থেকে শিক্ষা দেবেন আল্লাহ কোথায় আছেন। দেখবেন আমি জিজ্ঞেস করবো আল্লাহ কোথায় আছেন, কি বলবে লোকে, আল্লাহ কোথায় আছেন, সবাই বলবে আল্লাহ আছেন মোমেনের কলবে কলবে। আজকে ফেসবুকে দেখছিলাম আল্লাহ আছেন কোথায়, মোমেনের কলবে। এখন যদি সারা বিশ্বে একশো কোটি মোমেন থাকে তাহলে একশো কোটি কলবের ভিতরে একশো কোটি আল্লাহ আছেন? অনেকে বলে সব জায়গায় আল্লাহ আছেন, আল্লাহ কোথায় আছে, সব জায়গায় আল্লাহ, খবরদার না এসব শিক্ষা দেবেন না। শুরু থেকে সহি আকিদা, আল্লাহ কোথায় আছেন, আল্লাহর আকার আছে না নেই, ইত্যাদি শিক্ষা আপনি দিতে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, শিরিক দেখছো এটা শিরিক, ওরা যে মূর্তি পূজা করছে এটা ঠিক নয়, ওরা মাজার পূজা করছে এটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি আপনি শিক্ষা দিতে থাকবেন ছোট থেকেই। তারপর আস্তে আস্তে যখন ছেলে একটু শিখবে তখন আপনি কি করবেন, নামাজ শিক্ষা দেবেন, নিজের সঙ্গে নিয়ে নামাজ পড়াবেন, মা তার মেয়েকে নিয়ে সাথে নামাজ পড়াবে, নামাজ শিক্ষা দেবে। আর এই ব্যাপারে বহু কিছু আছে, বলা অত সময় নেই। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমি উমুর ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবি সিনিন। সাত বছর বয়স হলে ছেলেকে নামাজের আদেশ দাও। নামাজ ফরজ কখন হয়? দশ বছর বয়স হলে তাকে মারো, নামাজ পড়তে না চাইলে তাকে কি করো, মার দেওয়া শুরু করো। মার দেওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ, তা বলে ওই রকম মার না, বলছি কিভাবে মার দিতে হবে। তাহলে নামাজ পড়া কখন ফরজ ছেলের জন্য? কখন, কত বয়স হলে? যখন সাত বছর বয়স হবে নামাজের আদেশ দাও, দশ বছরে যদি না মানে মারতে লাগো, কিন্তু তখনও নামাজ ফরজ না, নামাজ ফরজ হয় সাব আলোক হওয়ার পরে। আর সাব আলোক কখন হয়, আপনারা যায় নাভির নিচের লোম পুরু হলে, স্বপ্নদোষ হলে, আর না হলে পরে আপনার পনেরো বছর বয়স হলে সাব আলোক হয়, তখন নামাজ ফরজ হয়ে যায়, তখন আলাদা কথা। কিন্তু আপনার দায়িত্ব দশ বছরে আপনি মার লাগাবেন যদি সে নামাজ পড়তে না চায়। তারপর আপনি তাকে সুন্দর চরিত্র শিক্ষা দেবেন। জানেন কুল্লু মাউলুদিন ইলাল্লাহ ফিত্রা, প্রত্যেক ছেলে প্রত্যেক শিশু প্রকৃতির উপরে জন্ম নেয়, আর তারপরে মা বাপ তাকে ইহুদি বানায়, মা বাপ তাকে খ্রিস্টান বানায়, মা বাপ তাকে মুসলমান বানায়, তাই না? হাদিসে আছে কথা। সুতরাং আপনাকে তারবিয়াত দিতে হবে ঠিক মতো, তাদেরকে সুন্দর সুন্দর আখলাক চরিত্রের কথা। যখনই দেখবেন একটা লোক ভুল করছে বলেন দেখ এটা ভুল, এরকম করিস না, খবরদার, যদি দেখ ওই ছেলেটা কত ভালো রে, কত ভালো ছেলে, ওই রকম হতে হবে, এরকম আপনাকে শিক্ষা দিতে হবে। তারপর সুন্দর সুন্দর কথা বলবেন, আপনি তার সঙ্গে যে কথা বলবেন ভালো কথা বলবেন, আর নিজেকে নিজে আদর্শ হয়ে ছেলেকে শিক্ষা দিতে হবে। আপনি যদি নিজে সিগারেট খান আর ছেলেকে বলবেন বাবা সিগারেট খেতে হয় না, আর আপনি টানছেন সিগারেট, ছেলেকে শিখবে? আপনি হয়তো ঘরে বসে আছেন, একটা লোক এসেছে দরজাতে ডাকছে, ওই অমুকের বাপ আছে নাকি, অমুকের বাপ আছে নাকি, আপনি ছেলেকে বলছেন যা বলগা বাপ নেই ঘরে, আব্বু ঘরে নেই বলগা। এবার ছেলে আপনার গিয়ে দরজার কাছে বলছে আমার আব্বু বলছে আব্বু ঘরে নেই, এত বলবেই ছোট ছেলে রাজারি মিথ্যা কথা বলতে জানে, আব্বু বলছে আব্বু ঘরে নেই। আপনি ছেলেকে মিথ্যা শেখাচ্ছেন, এই ছোটবেলা থেকে মিথ্যা শেখাচ্ছেন এখন থেকেই, তাহলে বুঝতেই পাচ্ছেন যে সে মিথ্যাবাদী হয়ে যাবে। সবিরোধিতা খবরদার করবেন না। আপনার সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট পান করা ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই সবিরোধিতা। ডাক্তার যদি বিড়ি খায় সবিরোধিতা, বেনামাজি যদি নামাজ পড়তে বলে সবিরোধিতা, অবাধ্য যদি বাধ্য হতে বলে সবিরোধিতা। নিশ্চয়ই আপনি জানবেন সে সন্তানকে মানুষ করতে হবে আদর্শ হয়ে। আপনি বড় বড় বুলি বলবেন, নিজে কাজ করবেন না, ছেলেকে করতে বলবেন, ছেলে কোনো দিন করবে না। আপনারা দেখবেন আপনার দেশে হুকিং হয় নাকি কারেন্টের, হয় খোদবায় দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, এসব করতে হয় না। চোর চুরি করা, নিজের কি বলে পরের মাল চুরি করা, সরকারের মাল চুরি করা, চুরি করা, কিন্তু কারেন্ট চুরি করে লোকে এসি পর্যন্ত চালাচ্ছে, লোকে রান্না করে খাচ্ছে, এই চুরি করা যাবে না। কিন্তু শুনে শোনার পরেও যখন দেখছে টাঙানো আছে, তখন সে ছেলে বুঝছে যে বলতে হয় মানতে হয় না। ব্যাস, ছেলে সন্তানের সাথে যখন কোনো ওয়াদা করবেন, ওয়াদা পুরো করবেন, যখন ওয়াদা করলেই তাকে পুরো করতে হবে, তাকে ওয়াদা তার সঙ্গে খেলাপি করলে চলবে না, তাহলে সে ওয়াদা খেলাপি শিখবে। যত রকমের খারাপ যন্ত্র আছে ঘর থেকে দূর করতে হবে, এটা খুব কঠিন জিনিস, জানি না পারবেন কি না, বাড়ি থেকে নোংরা টিভি, নোংরা নেট ইত্যাদি দূর করতে হবে, নচেত সেখান থেকে ছেলেরা খারাপ হয়ে যাবে। অবশ্য তার বিকল্প জিনিস তো নিতে হবে, কারণ হয়ে গেছে, এখন ভালো নেট আপনাকে নিতে হবে, ভালো টিভি আপনাকে নিতে হবে, ভালো সিরকের মেলা আপনি যাবেন না, ভালো জায়গায় যেখানে ভালো মেলা বাজারে নিয়ে যান, মেলার জায়গায় আপনি কোথায় নিয়ে যান, বাজারে নিয়ে যান, আপনি পার্কে নিয়ে যান, সমুদ্র সৈকতে না নিয়ে গিয়ে আপনি পার্কে নিয়ে বেড়াতে নিয়ে যান। এইভাবে আপনি বিকল্প জিনিস তৈরি করে আপনার ছেলেকে ভালো করতে পারেন, ভালো জিনিসে অভ্যাস করতে পারেন, মেহনত করাতে পারেন, আপনি তাকে মেহনত শেখাবেন। এ নয় যে সব সময়ই সে বিলাসী হবে, বিলাসী হয়ে মানুষ হবে, তা করলে চলবে না। তারপর ছেলে যেমন বয়স হবে তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে হবে। আরবিতে একটা কথা আছে, এজা কাবরা ইবনুকা ফা আখি, তোমার ছেলে বড় হলে তাকে ভাই মনে করো। বুঝতে পারছেন ব্যবহারটা কার মতো হবে, ছেলের মতো না, তখন যে ছেলের মতো দাঁত দেখেন ছেলে, তখন আপনার কি হয়ে যাবে, বিদ্রোহী হয়ে যাবে, ভাই মনে করো, ভাই ভাইকে যেমন ব্যবহার করো তেমনি তোমার বড় ছেলের সাথে। ছেলে বড় হয়ে গেছে এখন, আই এম অ্যাডাল্ট বলতে শিখেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি ভাইয়ের মতো ব্যবহার করো। আর সেটা শুরু থেকে ছোট থেকে, কাঁচা মাটি যখন কাঁচা থাকে, মাটি যখন কাঁচা থাকে সেটাকে আপনি ইচ্ছা মতো কলসি বানাতে পারেন, বিভিন্ন পাত্র বানাতে পারেন, আর মাটিটা যখন পুড়িয়ে দেওয়া হয় তখন কলসিটা ভেঙে কি আর সরাই বানানো যাবে, মোটেই না। অতএব কাঁচা থাকতে আপনাকে ব্যবস্থা নিতে হবে যাতে করে আপনি, হ্যাঁ, তারপরে ছেলে কি করছে, কোথায় যাচ্ছে, সে মেয়ে কোথায় যাচ্ছে, তার সাথে কে আছে, তার বন্ধু কি কে, তার বাড়িতে, তার বিছানায়, তার টেবিলে কি পাওয়া যাচ্ছে, এই তথ্য তালাশ আপনার করতে হবে এবং নিতে হবে। আর যখনই ছেলে কোনো ভুল করবে সেই ভুলটাকে বিশাল করে দেখবেন না, ছোট্ট মনে করেও, আর ছোট্ট মনে করেও আপনি ইগনোরও করবেন না, মানে যেটা ভুল, যেমন ভুল হয়েছে ঠিক সেই রকম আপনার পরিস্থিতি দেখে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আর সব সময় যে ডাঁট ধমক, আর বেশি দেখাবেন যে আপনি ঘরের ভিতরে বাঘ, বাইরে গেলে আপনি দেখা যাবে বিড়াল, এরকম বহু মানুষ আছে, বাইরে বিড়াল, ঘরে বাঘ, ঘরে বিড়াল, বাইরে বাঘ, বহু রকমের মানুষ আছে। তো ছেলে সন্তানের ক্ষেত্রে আপনাকে ঠিক মাঝামাঝি হতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষা দিয়েছেন, ঘরে চাবুক টাঙিয়ে রাখবে, এতে দেখে ভয় খাবে, কিছু দেখেছিস কি আছে, যদি কোন ছেলে দুষ্টুমি করছে বদমাশি করছে, দেখেছিস কি আছে, চাবুক টাঙানো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওয়া আনফিক আলা আইয়ালিক মিন তাগলিক ওয়া লা তারফা আনহুম আসাকা আদাবান, খবরদার মার দিতে ভুলো না, দরকার হলে তাকে মার দিতে হবে, মারার মতো মার, এ নয় যে হ্যাঁ, তারপর আল্লিকু সাওতা হাইসু ইরাহু আহলুল বাইত ফাইন্নাহু লাহুম আযাব, তোমরা চাবুক টাঙিয়ে রাখো ঘরের লোক দেখে যেন সেটাকে আদব, আগে থেকে মার খাওয়ার আগে আদব শিখে যাবে, রে এই খা, ভুল করলেই আমাকে মার দেবে, সুতরাং সে তৈরি হয়ে যাবে। মোট কথা হচ্ছে মারবেন ঠিকই, কিন্তু বেশি মার যেন না হয়। যেমন এক সৌদি আরবের একটি ঘটনা, ছেলে বাড়ির ভিতরে আয়না ভেঙে দিয়েছে, বাপ এসে বলছে কে ভাঙলো আয়না, তো বলছে অমুক, দিয়ে তাকে এমন মার দিল যে হাতটা কি হয়ে গেল, এই হাতটা তার বেকার হয়ে গেল, হাসপাতালে অপারেশন করে হাতটা বাদ দিতে হলো। তারপরে শেষকালে যখন হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে যাচ্ছে, ছেলে তখন বলছে আব্বু আব্বু আমার হাতটা ফিরিয়ে দাও, আমি আর কোনোদিন আয়না ভাঙবো না, আমার হাতটা ফিরিয়ে দাও, আমি আর জীবনে আয়না ভাঙবো না। কেমন মানে মানে দরদ ভরা কথা, আপনি তার হাতটা ফিরিয়ে দিতে পারবেন? কোনোদিন না। মানে আপনি মশা মারতে যদি কামান দাগেন, একটা মশা মারবেন কামান নিয়ে আপনি গুলি মারছেন, এইরকম যেন না হয়। যেমন আপনার ভুল হয়েছে, বজ্র আটুনি ফসকোগের হয়ে যাবে, যদি বেশি আপনি টাইট করতে যান তো বাঁধনটা কি হয়ে যায়, ফসকে যায়, ছিঁড়ে যায়। বেশি মার দিতে লাগলেন তখন ছেলে ভাববে ও শেষ পরিণাম তো মার খাওয়া, কি দরকার আছে মারই খাবো, দেখবেন ছেলে বিদ্রোহী হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি নিশ্চয়ই অনেক সময় দিনে দুনিয়ার কাজে আপনি মারেন ছেলেকে, দুনিয়ার কাজে আপনি ছেলেকে উদ্বুদ্ধ করেন, ওটা পরীক্ষা আছে আগে থেকে ওরে ফজরের আগে উঠিয়ে দেবেন, আর ফজরের নামাজের বেলায় আপনি ওঠান না, তাই না? এটা দিনের কাজ, না হলেও চলবে, কিন্তু দুনিয়ার কাজটা খবরদার এরকম করবেন না, দিনের কাজটা আগে আপনাকে, হ্যাঁ বুঝতেই পাচ্ছেন। আর খবরদার ছেলেকে লাই দেবেন, মানে তাকে শাসনও করবেন না, এরকম হবে না। অনেক সময় বাপ শাসন করলে মা লাই দেয়, মা তাকে লাই দেয়, খবরদার এরকম করলে হবে না। বাপ শাসন করছে, মায়ের মধ্যে সেরকম শক্ত মন থাকতে হবে, তবেই ছেলে শিক্ষা পাবে। না হয় এক জায়গায় শাসন আর এক জায়গায় যদি আদর পায়, তাহলে আর বেশি আদরে কি হয়ে যাবে, বাঁদর হয়ে যাবে। এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, ছেলেকে পড়াবার জন্য সঠিক স্কুল নির্বাচন করতে হবে, যেখানে গিয়ে ছেলে নাস্তিক হয়ে যাবে, যে পড়া শিখে ছেলে ধর্ম নিরপেক্ষবাদী হয়ে যাবে, ধর্ম বলে কিছু নেই এরকম শিক্ষা শিখবে, সেখানে ছেলেকে পড়ানো যাবে না। ছেলেকে আপনি সঙ্গে করে মসজিদে নিয়ে যাবেন, ছেলেকে আপনি সঙ্গে করে এই শ্রেণীর মজলিসে নিয়ে যাবেন, যাতে করে ছেলে শিখতে থাকে। তারপর যখন ছেলে সাবালক হয়ে যাবে, বিয়ের বয়সে যাবে, তখন আপনি তার বিয়ে দেবেন, বিয়ের ব্যবস্থা করবেন, যাতে করে সেই ছেলে কোনো পাপ করলে আপনার ওপরে না বর্তায়। আপনারা জানেন যদি আপনি বিয়ে না দেন আর তার ফলে যদি ছেলে কোনো পাপ করে, তাহলে তার গুনাহ বাপের ঘাড়ে যাবে না যাবে না, বাপের ঘাড়ে একটা গুনাহ যাবে। আপনারা ফেসবুকে প্রায় দেখবেন মেয়ে জাহান্নামে যাবে, চারজনকে নিয়ে যাবে, তাই না? শুনেছেন? কে কে বলে? বলে বাপ, ভাই, ছেলে আর, হ্যাঁ, তো এই এই চারজনকে নিয়ে যাবে, বাপ কাকে নিয়ে যাবে না? মেয়ে যদি মামার বাড়িতে মানুষ হয় আর মামা যদি দেখাশোনার দায়িত্বে থাকে আর তার শৈথিল্যের কারণে মেয়ে খারাপ হয়ে যায়, তো মামাকে জাহান্নামে নিয়ে যাবে না? নিশ্চয়ই। তো এই চারজন বলে কথা না, যেই দায়িত্বশীল হবে, তার দায়িত্বশীলতায় যদি শৈথিল্য হয় আর তার কারণে মেয়ের চরিত্র খারাপ হয়, জাহান্নামে যায়, তাহলে একেও জাহান্নামে টেনে নিয়ে যাবে। আর ওটা কোনো হাদিসের কথা না, এমনিই কথা। তো মোট কথা হলো, খেয়াল রাখতে হবে যাতে আপনি তার পাপে জড়িয়ে না যান। সন্তানদের মাঝে ইনসাফ করতে হবে। আপনার পাঁচটা ছেলে আছে, একজনকে সাইকেল কিনে দিলেন, একজনকে মোটর বাইক কিনে দিলেন, একজনকে গাড়ি কিনে দিলেন, এরকম পার্থক্য কেন? এরকম চলবে না। যখন আপনি দান দেবেন, যখন আপনি কোনো কিছু গিফট দেবেন, তখন সন্তানদের মাঝে কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। আর মাঝে মাঝে গিফট দিতে হবে, ঈদের সময় গিফট, আর বিভিন্ন সময়ে তাদেরকে গিফট দিতে হবে, যাতে করে ভালোবাসার যে একটা বন্ধন, সেই বন্ধনটা কায়েম থাকে। হ্যাঁ, মাঝে মাঝে হ্যাপি বার্থডে যখন জন্মদিন আসবে পালন করবেন, তাহলে ছেলে খুশ থাকবে, তাই না? জন্মদিন পালন করা যাবে না, হ্যাপি বার্থডে টু, কেক কাটা, এসে হ্যাঁ পার্টি করা, তাহলে তো ছেলে খুব খুশ থাকবে, বলবে আমার বাবা একদম মিয়াফিল মিয়া, আরবিতে বলে মিয়াফিল মিয়া, কি হলো মিয়া? না, আমার জন্মদিন পালন করছে। খবরদার না, এ হচ্ছে বিজাতির প্রথা। একটা বছর জীবন থেকে ক্ষয় হয়ে যাচ্ছে, আপনি আনন্দ পালন আনন্দ করবেন, এটা খুবই দুঃখের কথা। খবরদার এসব করবেন না। আর যাদের সন্তান হয় না তারা দত্তক নেয়, এই দত্তক নেওয়া ইসলামে আছে না নেই? ইসলামে দত্তক প্রথা নেই, সেটা হচ্ছে চিরতরের জন্য বিদায় করে দেওয়া হয়েছে, দত্তক প্রথা নেই। আর যে ছেলেকে মানুষ করা হয়, সেই ছেলে যাকে মা বলছে সে কোনোদিন মা হয় না, আর যাকে বাপ বলছে বাপ বলা যায় না, আর বাপ বললে সে বাপ হয়ে যায় না। আর স্বামী স্ত্রীর মধ্যে আপোষে সহযোগিতা থাকতে হবে সন্তান মানুষ করার ক্ষেত্রে। নসে তেমন হতে পারে, মাতা ইয়াবলুগুল বুনিয়ানু ইয়াওমান তামামাহু ইযা কুনতা তাবনীহি ওয়া গায়রুকা ইয়াহদিমু। আপনি একরকম বলছেন ছেলেকে মানুষ করছেন, আর আপনার স্ত্রী একরকম বলছে। আপনারা জানেন যে অনেক সময় নবীদের ব্যাপারেও এটা ঘটেছে, নবীদের ব্যাপারেও অনেক মানে স্ত্রী দুশ্মন হয়েছে, যেমন নূহ নবীর স্ত্রী আর লূত নবীর স্ত্রী কি ছিল, কিরকম? হ্যাঁ, বিপরীত মুখী। আরে ও পাগলটার কথা বাদ দেখ কি বলছে, মানে হালকা করে দেয়। নবী যে দাওয়াতটা দিচ্ছেন সেই নবীর দাওয়াতটাকে কে হালকা করে দিচ্ছে? নিজেরই সব থেকে কাছের লোক স্ত্রী, তার মান তার মর্যাদা কি করে দিচ্ছে, ক্ষুণ্ণ করে দিচ্ছে। এই জন্য খানাতা হুমা, এই জন্য তারা জাহান্নামে যাবে। আপনি আপনার ছেলেকে সুন্দর করে মানুষ করতে চাইছেন, হ্যাঁ তো বাপের কথা বাদ দে, আরে বুড়োটার কথা বাদ দে, কত রকম বলে তাই না, বাপকে ছোট করে। আজকাল স্ত্রীরা তো বুঝতেই পারছেন ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে বা মানে স্বামী স্ত্রী সমান। অবশ্য কোন কোন পুরুষ আছে নিজের বউকে বেশি বড় করতে চায়, ফলে কি হয় দেখা যায় যে বাপ যেভাবে মানুষ করতে চাইছে স্ত্রী সেইভাবে মা সেইভাবে চাচ্ছে না, ফলে আপনি বিল্ডিং তৈরি করছেন আর সে বিল্ডিংটাকে ধ্বংস করছে। আপনি ঘরে একরকম শিক্ষা দিচ্ছেন, মাদ্রাসায় গিয়ে অন্যরকম শিক্ষা, আপনি ঘরে একরকম শিক্ষা দিচ্ছেন স্কুলে অন্যরকম শিক্ষা, কিংবা মাদ্রাসায় একরকম শিক্ষা দিচ্ছে আপনি ঘরে এসে আপনার আলাদা শিক্ষা। সুতরাং এই যে বানা বানা গড়া যেটা আছে, আপনি বানাচ্ছেন একজন ভেঙে দিচ্ছে, আপনি করছেন একজন ভেঙে দিচ্ছে, এই অবস্থা যদি হয় তাহলে কোনোদিনই আপনার সেই বিল্ডিং পরিণত হবে না। ভাই শেষকালে একটা কথা বলি, যে কথাগুলো বলা হলো মানা খুব কঠিন। এক আরবের লোক বলেছিল, আমার যখন সন্তান হয়নি তখন আমি ভেবেছিলাম যে সন্তান হলে আমি এই এই এই এই করে, আমার ছটা ফিকির ছিল, বলছে এন দি সিটটা আফকার, আমার কাছে ছটা ফিকির ছিল বা চিন্তা ভাবনা ছিল যে এরকম করে ছেলেকে মানুষ করবো, এইভাবে করবো এইভাবে করবো। যখন আমার ছেলে হলো তখন ছটার মধ্যে একটাও আমি চালাতে পারিনি। কেন বলুন তো? কারণ আপনি জানেন না যে আপনার সন্তানটা কেমন হবে আর কিভাবে তাকে মানুষ করা যাবে। যেভাবে আপনি সন্তান চাইবেন সেভাবে না। আপনি নিশ্চয়ই স্ত্রী সম্পর্কে জানেন, স্ত্রী সম্পর্কে অনেকে কল্পনা করেছেন আমার বউ এমন হবে, তারপরে বিয়ে করে দেখলেন কোথায় আসমান আর কোথায় জমিন, হয় না হয় না, এরকম হতে পারে। সুতরাং সন্তানের ক্ষেত্রেও তাই এরকম হতে পারে। কিন্তু আমাদেরকে যেগুলো শুনলাম মোটামুটি ভাবে যদি আমরা চেষ্টা করি, আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি চান, তাহলে আমার সন্তান নেক সন্তান হবে, আমার সন্তান সুসন্তান হবে। যদি আপনারা কেউ পরীক্ষা করতে চান যে আমি সুসন্তান না কুসন্তান, পরীক্ষা করবেন? পরীক্ষা করবেন সুসন্তান না কুসন্তান? আমি একটা আপনাদেরকে প্রশ্ন করছি, হাত তুলবেন, কেউ কিচ্ছু মনে করবেন না। কে আছেন যিনি পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের কোন এক নামাজে কিংবা সব নামাজে সালাম ফেরার আগে কিংবা সেজদাতে খালি একবার বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর, হাত তুলে দেখি, দেখেন চেষ্টা করে দেখবেন, তাকিয়ে দেখেন কজন আছেন। বেশিরভাগ মানুষই এবার আমি কুসন্তান বলতে পারছি না, তাহলে সুসন্তান নয় এটা বলতে পারবো। কেন? কারণ হাদিসে আছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওয়ালাদে সালেহ নেক সন্তান যে হবে সে তার বাপ মায়ের জন্য দোয়া করবে। বুঝতে পাচ্ছেন? তাহলে আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া না করেন আর আপনি আশা করবেন আপনার যে আনেওয়ালা বাচ্চা ছেলে সেই ছেলে আপনার জন্য দোয়া করবে, এটা আশা করতে পারবেন? আপনি নিজে নিম ফল হবেন আর চাইবেন আমার ছেলেটা আঙ্গুর ফল হোক, তাই না? এটা আশা করা ভুল। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। সংক্ষেপের উপরে আপনাদেরকে যা শোনালাম আশা করি আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দিলে নিশ্চয়ই আমরা ফলবান হব। ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين.